والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. এখন আমি যে বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে খাবারের আদব। আমরা জানলেও অনেকটা আমল হয় না, অনেকটা জানি কিন্তু আমল করতে যেমন কষ্ট হয়, তাই এসব ব্যাপারে যত আলোচনা হবে তত আমলের প্রতি আবেগ ডাকবে। আর অন্যদিকে হয়তো এখানে কয়েকটা হাদিস এখন উল্লেখ হবে, হয়তো আমাদের অনেকেই জানে না, তাই জ্ঞানও বৃদ্ধি হবে ইনশা আল্লাহ। এজন্য আমাদেরকে রব্বুল আলমিনের দরবারে দোয়া করা উচিত। আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দিয়েছেন, ওর রব্বি জিদনি ইলমা। আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার রব, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার ইলম বাড়িয়ে দাও। জ্ঞান যতই আমরা অর্জন করব ততই কম। রব বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলম ইল্লা কলিলা, তোমাদেরকে খুব কমই জ্ঞান দান করা হয়েছে। যতই জ্ঞান অর্জন করবেন, যার জ্ঞান যত বাড়বে সে বলবে আমি জানি না অথবা জানি কম জানি, আর যে কিছুই জানে না সে বলবে সব জানি। এই হল মুশকিল। আস্তাগফিরুল্লাহ আলাযীম, সত্যি মিথ্যা অনেক মানুষ দেখবেন অনেক জানে, আসলে বিসমিল্লাহ জানে না। এই যেমন অনেকে আছে সেন্টার আসতে চায় না, সব জানে পারবে কেন, সেহেতু সবই জানি, তাই কেউ সব জানে না। সব যিনি জানেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। আচ্ছা, খাবারের বা খাবার এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ দেয়া রিস্ক। এই রিস্ক বা এই যে খাবার, এই খাবারের আদব নিয়মকানুন রয়েছে ইসলামে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। প্রথম নম্বর, খাবার যখন শুরু করব বলব বিসমিল্লাহ, অবশ্যই বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা খাবারের শুরুতে ওয়াজিব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন খাবার খাওয়ার আগে তুমি বিসমিল্লাহ বলো। এখানে সহি মুসলিমের একটি রওয়ায়াত উল্লেখ করেছেন, বলছেন আন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু قال كنا اذا حضرنا مع النبي صلى الله عليه وسلم طعاما لم نضع ايدينا حتى يبدا رسول الله صلى الله عليه وسلم فيضع يده। আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন খাবার খেতে উপস্থিত হতাম খাবার খাওয়ার জন্য, তখন আমরা আমাদের হাত খাবারে আগে রাখতাম না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাত খাবারে না রাখতেন। এটাই বুঝে গেল, এটি হচ্ছে আদব। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শুরু করতেন, তারপরে কি করতাম আমরা খাবার শুরু করতাম। বলছেন আমরা একদিন এক খাবারে উপস্থিত হলাম, এমনি মুহূর্তে একটা ছোট মেয়ে আসলো, বলছেন ফাজাআত জারিয়া আই বিনতুন সগীরা কাআন্নাহা তুদফা আই কাআন্না ওয়ারাআহা মান ইয়াদফাউহা। একটা ছোট মেয়ে আসলো, লাগছে যেমন তাকে কেউ ধাক্কা দিয়ে নিয়ে আসছে পিছন দিক দিয়ে। فذهبت لتضع يدها في الطعام, সে খাবারে হাত রাখতে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখذ رسول الله صلى الله عليه وسلم بيدها, তার হাত ধরলেন খাবার দিয়ে ধরলেন। ثم جاء عربي كانما يدفع فذهب ليضع يده في الطعام فاخذ يده بيده فقال رسول الله صلى الله عليه وسلم, পরে বক্তব্য। এরপরে আসলো একটা বেদুইন, ওই বেদুইনকে যেমন শুরুকে ধাক্কা দিয়ে নিয়ে আসছে। কোন এক লাগছে যেমন কেউ ধাক্কা দিয়ে নিয়ে আসছে, সে এসে ওইভাবে খাবারে হাত রাখতে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও হাত ধরলেন আর বললেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের হাত ধরলেন, অর্থাৎ খাবারে হাত রাখতে নিষেধ করলেন, এরকম ধরনের যেন না রাখে। তারপরে বললেন, ইন্নাস শাইতানা ইস্তাহিল্লু আত-তাআম আল্লা ইয়ুযকারা ইসমুল্লাহি আলাইহি وإنه جاء بهذه الجارية ليستحل بها يعني الطعام فأخذت بيدها فجاء بهذا الأعرابي ليستحل به فأخذت بيده والذي نفسي بيده إن يده في يدي مع يدها ثم ذكر اسم الله وأكل الله رسول صلى الله عليه وسلم الشيطان ওই খাবারকে তার নিজের জন্য হালাল বানায়, বৈধ বানায়, যে খাবারে আল্লাহর নাম নেয়া না হয়। যদি কেউ মানে কোন খাবার আপনি খাচ্ছেন, ওখানে আপনি আল্লাহর নাম নিলেন না, বিসমিল্লাহ বললেন না, তো ওই সময় এসে কি করে শয়তান আপনার খাবারে শরীক হয়ে যায়। তো সে কি করলো, ওই শয়তান এই ছোট মেয়েকে নিয়ে এসছে, এর মাধ্যমে যেন খাবারকে কি করে তার জন্য হালাল বানায়, তাই আমি তার হাত ধরলাম ওই মেয়ের। তারপরে নিয়ে এসছি দুজনকে, যেন সরাসরি ও এসে খাওয়া শুরু করে দেয় আল্লাহ নামিয়ে, আর সেও যেন শরীক হয়ে যায়, তাই আমি এরও হাত ধরলাম। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, যে শয়তানের হাত আমার সাথে রয়েছে এই মেয়ের হাতের সাথে, বুঝতে পারছেন, শয়তানের হাত আমার হাতে রয়েছে এই মেয়ের সাথে, বুঝতে পারছেন। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বাস করেন তো নবীর প্রমাণকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যা দেখতেন আমরা দেখতাম, সব জিনিস দেখি না। জিবরিল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, দেখতেন, আমরা দেখতাম না, বা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেননি, সুবহানাল্লাহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দেখেননি। তবে যখন জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসতেন তখন দেখতেন, এরকম হয়েছে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই জিনকে আপনারা দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জ্ঞান দান করেছেন, যার ফলে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, যার ফলে তিনি দেখতেন, তাই দেখেছেন বলতে হবে, কারণ এটা নবী করিম নিজে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না ইয়াদাহু ফি ইয়াদি মা ইয়াদিহা, যার হাতে আমার জান রয়েছে তার সঙ্গে বলছি ওর হাত আমার হাতে রয়েছে এই মেয়ের হাতের সাথে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিলেন আর খাবার খেলেন। এবারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেলেন আল্লাহর নাম নিয়ে, তারপরে সমস্ত সাহাবায়ে কেরাম যারাই আছেন সবাই আল্লাহর নাম নিয়ে খেলেন, এবারে শয়তানের জন্য এই খাবারটা কি হয়ে গেছে, মানে হারাম হয়ে গেছে, এটা আর খাবেন আছে, যেহেতু এই খাবার কি বলা হয়েছে বিসমিল্লাহ। অতএব বুঝে গেল এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ বলে খেলে খাওয়ার প্রতিরোধ কতটুকু, তাই কিছু ছাড়বেন না, একসাথে বন্ধু বান্ধবের সাথে হোটেলে বসে খাওয়ার বিসমিল্লাহ বিসমিল্লাহ নাই আলো তু কথাবার্তা বলে এরকম হয় কিনা। আচ্ছা আরেকটা কথা বলি, আপনি এমন খাবার খাবেন যে খাবার খেলে বিসমিল্লাহ বলতে হয়, আর যে খাবার খেলে মানুষ বুঝি এটা বিসমিল্লাহ কিরকম বলি, এটা কেন খাবেন, বুঝতে পারছেন, হয়তো আপনি বলবেন এটা খাবার না, এটা পানীয়, অনেকে পানীয় অথবা খাবার হতে পারে, যেমন ধূমপান সিগারেট, মুসলমান আপনি মুসলিম, যদি আপনি বলেন হারাম, তাহলে হারাম কাজ কি ধূমপান কিরকম করবেন বিসমিল্লাহ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সত্য বলা মিথ্যা? অন্যদিকে আপনি যদি বলেন মকরু, আচ্ছা মকরু কাজ মানে অবজনীয়, কার কাছে অবজনীয়? শুধু তোমার কাছে না, আল্লাহর কাছে। তো কে তুমি মকরু কাজ করছো? আপনি বিসমিল্লাহ বলবেন, ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন। তাই এই ধূমপান আর কেউ করবেন না, তওবা করুন। কেন? ওইটা সময় নষ্ট হবে, যেটা পয়সা নষ্ট। আবার হাত জ্বালিয়ে দিচ্ছে, হায় রে বাবা রে বাবা রে, আস্তে আস্তে করে ফুসফুসও জ্বালিয়ে দিচ্ছে, খবরদার। বিসমিল্লাহ খাবার খাবো, কি বলে বিসমিল্লাহ, যে কোনো জিনিস খাই হালাল বিসমিল্লাহ, আর হারাম হচ্ছে আমার যদি বিসমিল্লাহ দিলে তো বুঝে গেল আল্লাহ কিনে ঠাকুর বিক্রি করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরদার, হারাম খাবেন না, মদ্যপান করবেন না, নেশাকর বস্তু খাবেন না, চাই ধূমপান হোক, চাই মদ হোক, চাই হিরোইন হোক, যাই হোক, হারাম। আল্লাহ আমাদেরকে হৃদয় দান করুন, মুসলিম লীগকে বুঝার তৌফিক দান। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ, প্রথমে কি বলবেন বিসমিল্লাহ। এরপরে আরেকটি হাদিস উল্লেখ করছেন, বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকালা আহাদুকুম ত্বআমান ফালইয়াকুল বিসমিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে তখন যেন সে বিসমিল্লাহ বলে। এটা হচ্ছে নির্দেশ সূচক। আগে আগের হাদিসে বলা হলো বিসমিল্লাহ কেন বলবেন, ঠিক না? আর এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন, বলছেন তোমাদের কেউ যখন খাবার খাবে তখন যেন কি বলে বিসমিল্লাহ। আর যদি প্রথমে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে শেষের দিকে যখন স্মরণ হবে তখন যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। যদি বিসমিল্লাহ বলা ভুলে যায় প্রথমে, অতপর যখন স্মরণ হবে তখন বলবে বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। আর কোন কোন ফর্মে আছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, মানে এই খাবারের প্রথমে এবং শেষে আল্লাহর নামে, আল্লাহর নামে অথবা আল্লাহর নামে আমি খাচ্ছি খাবারের শুরুতে এবং শেষে, শুনছেন? তাই যদি ভুলে যান একদম শুরুতে কি বলবেন বিসমিল্লাহ, আর যদি ভুলে গেছেন, কারণ মানুষ তো ভুল হয়, ভুলে গেছেন পরে স্মরণ হয়েছে খাবার মধ্যখানে দু তিন রকম খাওয়ার পর বা অর্ধেক খাওয়ার পরে বা আরো বেশি স্মরণ হয়ে গেছে, তখন বলবেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি অথবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরিহি। এরপরে আরেকটি হাদিস পেশ করছেন, وعن جابر رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا دخل الرجل منزله فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء. যখন কোন ব্যক্তি তার বাড়িতে ঘরে প্রবেশ করে আর ঘরে প্রবেশ করার সময় বলে বিসমিল্লাহ, খাবার খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, তখন শয়তান বলে, অর্থাৎ বড়রা শয়তানের, শয়তানদের বড় লিডার ওইটা, আসল শয়তান আর কি, লিডার শয়তান বলে লা মাবিত লাকুম ওয়ালা আশা, তোমরা আজকে এখানে রাত্রি যাপন করতে পারবে না, খাওয়াও খেতে পারবে না। কেন? যেহেতু সে বিসমিল্লাহ বলে দিয়েছে। তাই যে করে বিসমিল্লাহ বলে মানুষ প্রবেশ করবে, এ হাদিস দ্বারা বোঝা গেল শয়তান ওই করে থাকতে পারে না, ঠিক না? আবার যদি আপনি বিসমিল্লাহ বলে খাবার খান, এই খাবারে শয়তান শরীক হতে পারবে। তো সেদিন আমাকে একজন প্রশ্ন করেছিলেন বাংলাদেশ থেকে, যে তার মা বাবা বলছেন জিন বা শয়তান নাকি এসে তাদের কষ্ট দেয়। তো তার মা বাবা বলছে গর্ভাধান, গর্ভাধান বুঝতে পারছেন, গর্ভান দেয় অন্য রকম বলে, গর্ভান দেয় তারা গর্ব বন্ধ করে কি করবে, চার গুণা চার গুণা করে কি কি পরে তারপরে গর্ভধারণ হয়ে যায়, আছে না? অনায়াসে প্রশ্ন, এর পক্ষে কোনো দলিল নাই, এটা তাওজাতি মুল্লাদির কাজ, এ থেকে দূরে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন, শয়তান পালাবার পথ বলে দিয়েছেন, কি বলেছেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে শয়তান এই ঘরে থাকবে না। বলো সুবহানাল্লাহ, কথিত লোহা পড়া আর এই পড়া ডিম পড়া ডিম পড়া আউযুবিল্লাহি মিনাল্লাহ, এগুলো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এইসব কাজ হচ্ছে জাদুকরদের কাজ, কার কাজ, জাদুকরদের কাজ। আর ওইটা ছড়িয়ে পড়েছে আমাদের দেশে, দুঃখের ব্যাপার হলে সত্ত্বেও অনেক মোল্লা নামের লোকজনও এরকম করে। আল্লাহ আমাদের হেদায়ত দিন। ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, আল্লাহ নবীর ফরমান মোতাবেক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাড়িতে শয়তান থাকে না, তো বারবার আসা যাওয়া করুন, শয়তান ওই বিসমিল্লাহ বলে শয়তান কিরকম থাকে, খাওয়ার কথা নয় শয়তান, ঘর থেকে বের হলেন যখন বিসমিল্লাহ কওয়া করলেন আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান আপনার কাছেই নাই, শয়তান কোথায়? আচ্ছা, এসব ব্যাপারে বিস্তারিত বিবরণ অন্য দর্শে হবে, শুধু এই বিষয়ে যখন আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে এই হাদিসের প্রয়োজন সব বলছেন, ওয়া ইন যাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া লাম ইয়াযকুরহু ইনদা আশাইহি ইয়াকুল আদরাকতুমুল আশা ওয়া লা মাবিত লাকুম ওয়া ইন লাম ইয়াযকুরিল্লাহ ইনদা ত্বআমিহি ক্বাল আদরাকতুমুল মাবিত ওয়াল আশা। আর যদি সে ঘরে প্রবেশের সময় ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নে আর খাবার খাওয়ার সময় আল্লাহর নাম না নে, শয়তান কি বলে, আদারাকুমুল আশা ওয়ালা মাবিতা লাকুম, তোমরা এখানে খাবার পেয়ে গেছো কিন্তু এখানে থাকতে পারবে না, কারণ যেহেতু খাবারে সে কি বলেনি, বিসমিল্লাহ বলেনি। আচ্ছা, ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা ত্বআমি, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলেনি, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলেনি, তো এই সময় শয়তান বলে আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তোমরা আজকে এখানে রাতে থাকারও জায়গা পেয়ে গেছো খাবারও পেয়ে গেছো, বুঝলেন? তাইলে বিসমিল্লাহ বলার ফায়দা কতটুকু, যদি এর উপর আমল করি আপনারও হেফাজত, আপনার স্ত্রীর হেফাজত, আপনার বাচ্চাদের হেফাজত, মা বাবার হেফাজত, ঘরে যারা থাকে তাদের হেফাজত, শয়তান শয়তান সব পালিয়ে যায়, শয়তান। আর এইসব মুল্লারা তাবজাতি মুল্লারা তাবজাতি করার জন্য, তাবিদ বিক্রি করার জন্য মানুষের সামনে আরো অনেক কিছু বলে, ভয় সৃষ্টি করে, এর তুমি বেশি বেশি করে তার কাছ থেকে কাবজি নিয়ে আসো, কাবজি যে কোনো ফায়দা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো, তাই কাবিজের দিকে যাবেন না। যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরে প্রবেশের কথা, রাতে আয়াতুল কুরসি পড়ার কথা, হ্যাঁ আমার রাসূল থেকে শেষ পর্যন্ত হাদিস এসেছে পড়ার কথা, এমনি ভাবে যার পুজোর জন্য বিভিন্ন রকমের সুরে ফাতিহা ক্লোজ করার কথা বলেছেন, এমনি ভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে সুরাতুল বাকারা পাঠ করা হবে সে ঘরে শয়তান থাকে না, এরকম আমরা আমল করি, কেন তাবজাতি মুল্লার কাছে যাবো, তাবজিস তাবজিস নাই, আছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রক্ষা কবচ, অন্যান্য আল্লাহর পক্ষ থেকে আছে অনেক কিছু মৌল কোরআন সুন্নাহ থেকে, তাই ওগুলোর উপর আমরা আমল করবো আর জানার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, এই হাদিসগুলি থেকে আমরা কি জানলাম, যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব, কারণ বিসমিল্লাহ খাবারের শুরুতে বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন, এমনি ভাবে আরো বলেছেন যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না সে খাবারে শয়তান শরীক হয়ে যায়, তাই না? এমনি ভাবে বলেছেন যদি প্রথমে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে শেষে কি বলবে, বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, কি বলবে, স্পষ্ট করে এগুলো শুনুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই হলো খাবার খাওয়া আদবের একটা, যে প্রথমে বিসমিল্লাহ। আরেকটা আদব হচ্ছে ডান হাত দিয়ে খাওয়া। ডান হাত দিয়ে খাওয়া জরুরি। অনেকে স্টাইল এই হাত দিয়ে খায়, এই হাত দিয়ে খায়, আছে না এটা স্টাইল, ওই খ্রিস্টানদের প্রধানকে অনুসরণ করা আর কি। এইটা ওইটা আবার কেউ বলে এইটা আল্লাহর হাত, এইটা আল্লাহর হাত, এটা আবার বলবেন আল্লাহর হাত কিছু, আল্লাহর সৃষ্টি তো ছবি, আল্লাহ সৃষ্টি ছবি। তাই আমরা যখন খাবার খাই সবকিছু খেতে পারবো, যদি আমরা বলে ছবি আল্লাহর সৃষ্টি তো ছবি খাই না, জানি যেটা খাবার খাওয়ার উপযোগী ওইটা খায়, যেটা অনুপযোগী ওইটা খায় না, যেগুলো লোকে খায় না। আর আমরা মুসলমান যেটা জানি আমরা হালাল ওইটা খাবো, আর যেটা হারাম ওইটা খাবো না, ঠিক না ভাই? বুঝলেন? এই শুধু এরকম হলে হয় না, এটা অল্লাহর হাত, এটা অল্লাহ, এটা কার কথা? নাউজুবিল্লাহ, এটা মুসলমানের কথা হতে পারে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে খাবার খাওয়ার কথা বলেছেন সেভাবে আমাদেরকে খেতে হবে। তাই দেখেন সামনে, عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا يأكلن أحد منكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها أخرجه مسلم تمدر كيوجن بامهات دي خبرنا خانا بامهات دي پارنا كورين কারণ শয়তান বাম হাত দিয়ে খাবার খায় আর বাম হাত দিয়ে পান করে। মুসলিম সহি মুসলিমের রেওয়ায়ত। প্রথম নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাম হাত দিয়ে খাবে না, পান করবে না। তারপরে তার কারণ উল্লেখ করেছেন, তার বিশেষ কারণ এই হাদিসে আছে। আমাদের জন্য সাধারণ নির্দেশই যথেষ্ট, নবী বলেছেন বাম হাত দিয়ে খাবে না, ঠিক না? যথেষ্ট না? কিন্তু এখানে আরো বলেছেন তোমরা বাম হাত দিয়ে খাবে না, বাম হাত দিয়ে পান করবে না। কেন? যেহেতু শয়তান বাম হাত দিয়ে পান আহার করে। সুষ্ঠু তবু অনেক লোক বলে কর্তৃক ভূতায় পেলেন আপনি বাম হাত দিয়ে খাওয়া হারা। হ্যাঁ, এটা হচ্ছে নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম। তাই অনেকে দেখবেন আল্লাহকে খুশি করতে চায়, শয়তানকে খুশি করতে চায়। কারণ শয়তান কোন হাত দিয়ে খায়, আর আল্লাহর ফরমান কোন হাত দিয়ে আমরা খাবো? ডান হাত দিয়ে খাবো। কেউ আবার বলতে পারে কি রকম হাত আল্লাহর ফরমান? নবীর ফরমান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। তো আপনি কেন বাম হাত দিয়ে খাবেন? তাহলে কিছু কিছু ইসলামী বিধান মানে না, কিছু শয়তানের বিধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্ষমতা আর কেউ এরকম করবেন না, বুঝতে পারছেন তো? আবার কেউ কেউ কি করে, খাবার খেলো, পানি যখন খায় বাম হাত দিয়ে খায়। আচ্ছা কিরকম বাম হাত দিয়ে? আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি বাম হাতে নিলেন, বাম হাতে খাবার বা পানি নিয়েছে, এরকম পানি খাবে, আর এই হাত দিয়ে এরকম খেয়া দিয়েছে। আচ্ছা আপনার খেয়াল করুন তো, কোন হাত দিয়ে খাওয়া হলো? সবাই বলেন একটু ভালো করে, কোন হাত দিয়ে খাওয়া হলো? যারা বাম হাত দিয়ে খান আপনার খেয়াল করুন কোন হাত দিয়ে খেলেন? বাম হাত দিয়ে না, ডান হাত। কারণ ডান হাত দিয়ে যদি খেতেন তাহলে এর উপর সম্পূর্ণ ভর থাকতো, মানে এই জিনিসটি কার নিয়ন্ত্রণে থাকতো? ডান হাতের নিয়ন্ত্রণে। কিন্তু এই জিনিসটা কার নিয়ন্ত্রণে? বাম হাতের নিয়ন্ত্রণে। তাহলে আপনি কোন হাত দিয়ে খাচ্ছেন বলবেন না? কোন কোন আলিম বলেছেন, কোন কোন আলিম কিন্তু আমাদের দলিল না, আমাদের দলিলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে আপনি দেখেন এরকম করছেন, আচ্ছা শুক না বলে আমি ডান হাত দিয়ে খাবো, এরকম শুক মুশকিল। প্র্যাকটিস করতে হবে এক বছর, জেনে এরকম করে খাই, তারপরে ডাল না খাবো, এটা হবে? তাই তালবা না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করুন। হাতে খাবার খাচ্ছি মেলা লেগে যাবে, এরকম করলে আর কতটুকু মেলা লাগে? আবার এখানে তো আপনারা সৌদিতে আছেন, আলহামদুলিল্লাহ। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় পায়ও পাওয়া যেত না, এরকম পানি সব জায়গায় পাওয়া যেত না। কত কষ্ট করে তার পান পাড়ে পেতেন ওই জমানায়, সুবহান, এই পান পাত্রে ময়লা লেগে যাবে বলে এই ভয়ে তোমরা এই হাতে খেতে পারো, এরকম বলেননি, ঠিক না? ওদেরকে বলেছেন, তাহলে আমাদের ব্যাপারে কি হবে? সর্বত্র পানির পানি মজুদ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত সর্বত্র। খাবার খেয়ে যদি ধোপ ধুত করা যাবে, যদি ছুটে নিলে আমরা এই সেই করব না যেটা বাস্তব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানকে অগ্রাধিকার দিয়ে সবাই ডান হাত দিয়ে খাবো, বলেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশি অথবা বাঙালি, ওই কলিকাতার লোকজন হিসেবে বলছি, আপনারা আমরা খাবার যখন খাই এর সাথে আবার আরেক জিনিসও লাগাই, যেমন এর সময় কাঁচা লঙ্কা লাগাই, আর হরি মিরচি বা ওই কাঁচা মরিচ বাম হাত দিয়ে, জানিস না, বুঝতে পারছেন? সব কাঁচা মরিচ ডান হাত দিয়ে খাবেন, ভাতও ডান হাত দিয়ে খাবেন, রুটিও বাম হাত দিয়ে খাবেন, ফলমূল যে ডান হাত দিয়ে খাবেন, আর ফলমূল যা আছে সবই ডান হাত দিয়ে খাবেন, বাম হাত দিয়ে খাবেন না, কোনো কিছুই বাম হাত দিয়ে খাবেন না, সবই কোন হাত দিয়ে খাবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, হিদায়াত দান করুন। এরপরে আরেকটা হাদিস পেশ করেছেন, দেখুন উমর ইবনে আবি সালামা বলেন রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম, আমার হাত, তো তিনি ছোট বাচ্চা ছিলেন, তো একসাথে খাবার খেতেন নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লেটের এদিক সেদিক ঘুরত, নড়াচড়া করত, ছোট মানুষ হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন, ইয়া গোলাম সামিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল বিমায়ামিনিকা, হে বাচ্চা, হে বালক, হে বৎস, তুমি আল্লাহর নাম লো, দেখেন বিসমিল্লাহ বলো, তুমি সামিল্লাহ মানে কি বিসমিল্লাহ বলো, আর ডান হাত দিয়ে খাও, আর তোমার কাছের অংশ দিয়ে খাও, কাছের অংশ দিয়ে। আপনারা যখন একসাথে চারজন বসেন খাবার খান কোন জায়গায়, নিজের কাছের অংশ দিয়ে খাবেন, ওখান থেকে নিয়ে আসবেন না, ওখানে মজবুত, ওখান থেকে আগে নিষেধ। এমনি ভাবে খাবারের, খাবার যখন খাবেন খাবারের উপরের অংশ মাঝের অংশ থেকে খাওয়া নিষেধ, আমার সাইড দিয়ে খাবে। তবে যদি আমাদের এখানে চাটনি ব্যক্তি এসে থাকে, যদি না হলে খাওয়া যায় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আসলে মধ্যখান থেকে খাওয়া ঠিক না। এ বিষয়ে ইনশাআল্লাহ অন্যদিন দলিল পেশ করা হবে। তো এই হাদিস দ্বারা আমরা জানলাম, খাবার যখন শুরু করি প্রথমে বলবো বিসমিল্লাহ, আর ডান হাত দিয়ে খাবো, আর কাছের অংশ দিয়ে খাবো, এই রেওয়ায়েতটি বুখারি এবং মুসলিমে আছে। এছাড়া পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা, যেহেতু সময় কম, এখানে আজকের মতো থাকলো, খাবারের আদব সম্পর্কে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই দর্শকে কবুল মঞ্জুর করো, এই আলোচনাকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি আমাদের গুনাহ কথা মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দাও, কোরআন এবং সুন্না অনুযায়ী যেন আমরা চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, আয় আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পকড়াও করো, মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির তুমি হেফাজত করো, হারামাইন শরীফের হেফাজত করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين.